قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين. সে বলল, হে আমার পালন কর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব আপনার মনোনীত বান্দাদের ব্যতীত। إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين وإن جهنم لموعدهم أجمعين لها سبعة أبواب لكل باب منهم جزء مقسوم. الله بولين এটা আমা পর্যন্ত সোজা পথ, যারা আমার বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, কিন্তু পথভ্রান্তদের মধ্য থেকে যারা তোমার পথে চলে তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম। এর সাতটি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য এক একটি পৃথক দল আছে। ودخلوها بسلام آمنين নিশ্চয় খোদা ভীরুরা বাগান ও নির্ঝরিণী সমূহে থাকবে, বলা হবে এগুলোতে নিরাপত্তা ও শান্তি সহকারে প্রবেশ করো। ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين. তাদের অন্তরে যে ক্রোধ ছিল আমি তা দূর করে দেব, তারা ভাই ভাইয়ের মতো সামনাসামনি আসনে বসবে, সেখানে তাদের মোটেই কষ্ট হবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃত হবে না। نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم. আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে আমি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু এবং এটাও যে আমার শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি। ونبئهم عن ضيف إبراهيم إذ دخلوا عليه فقالوا سلاما قال إنا منكم وجلون. আপনি তাদেরকে ইব্রাহিমের মেহমানদের অবস্থা শুনিয়ে দিন, যখন তারা তাঁর গৃহে আগমন করল এবং বলল সালাম, তিনি বললেন আমরা তোমাদের ব্যাপারে ভীত। قالوا لا توجل إنا نبشرك بغلام عليم. তারা বলল, ভয় করবেন না, আমরা আপনাকে একজন জ্ঞানবান ছেলে সন্তানের সুসংবাদ দিচ্ছি। قال أبشرتموني على أن مسني الكبر فبم تبشرون. তিনি বললেন, তোমরা কি আমাকে এমত অবস্থায় সুসংবাদ দিচ্ছ যখন আমি বার্ধক্যে পৌঁছে গেছি, এখন কিসের সুসংবাদ দিচ্ছ? قالوا بشرناك بالحق فلا تكن من القانطين. তারা বলল, আমরা আপনাকে সত্য সুসংবাদ দিচ্ছি, অতএব আপনি নিরাশ হবেন না। قال ومن يقنط من رحمة ربه إلا الضالون. قال فما خطبكم أيها المرسلون. তিনি বললেন, পালনকর্তার রহমত থেকে পথভ্রষ্টরা ছাড়া কে নিরাশ হয়? তিনি বললেন, অতঃপর তোমাদের প্রধান উদ্দেশ্য কি হে আল্লাহর প্রেরিতগণ? قالوا إنا المجرمين إلا آل لوط إنا لننجوهم أجمعين إلا امرأته قدرنا إنها لمن الغابرين ترى بلو আমরা একটি অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি কিন্তু লুতের পরিবার পরিজন আমরা অবশ্যই তাদের সবাইকে বাঁচিয়ে নেব তবে তার স্ত্রী আমরা স্থির করেছি যে সে থেকে যাওয়াদের দলভুক্ত হবে অতপর যখন প্রেরিতেরা লুতের গৃহে পৌঁছল তিনি বললেন তোমরা তো অপরিচিত লোক তারা বলল না বরং আমরা আপনার কাছে ওই বস্তু নিয়ে এসেছি যে সম্পর্কে তারা বিবাদ করত এবং আমরা আপনার কাছে সত্য বিষয় নিয়ে এসেছি এবং আমরা সত্যবাদী فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍ مِنَ اللَّيْلِ وَاتَّبِعْ أَدْبَارَهُمْ وَلَا يَلْتَفِتْ مِنكُمْ أَحَدٌ وَامْضُوا حَيْثُ تُؤْمَرُونَ وقضينا إليه ذلك الأمر أن دابر هؤلاء مقطوع مصبحين অতএব আপনি শেষ রাত্রে পরিবারের সকলকে নিয়ে চলে যান এবং আপনি তাদের পশ্চাদ অনুসরণ করবেন এবং আপনাদের মধ্যে কেউ যেন পিছন ফিরে না দেখে আপনারা যেখানে আদেশ প্রাপ্ত হচ্ছেন সেখানে যান আমি লুতকে এ বিষয়ে পরিজ্ঞাত করে দেই যে সকাল হলেই তাদেরকে সমূলে বিনাশ করে দেওয়া হবে শহরবাসীরা আনন্দ উল্লাস করতে করতে পৌঁছল লুত বললেন তারা আমার মেহমান অতএব আমাকে লাঞ্ছিত করো না তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার ইজ্জত নষ্ট করো না بناتي إن كنتم فاعلين لعمرك إنهم لفي سكرتهم يعمهون ترى بلو আমরা কি আপনাকে জগৎবাসী সমর্থন করতে নিষেধ করিনি তিনি বললেন যদি তোমরা একান্ত কিছু করতেই চাও তবে আমার কন্যারা উপস্থিত আছে আপনার প্রাণের কসম তারা আপন নেশায় প্রমত্ত ছিল فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل অতপর সূর্যোদয়ের সময় তাদেরকে প্রচন্ড একটি শব্দ এসে পাকড়াও করল অতপর আমি জনপদটিকে উল্টে দিলাম এবং তাদের উপর কঙ্করের প্রস্তর বর্ষণ করলাম নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্য নিদর্শনাবলী রয়েছে জনপদটি সোজা পথে অবস্থিত রয়েছে নিশ্চয় এতে ইমানদারদের জন্য নিদর্শন আছে অসাবুল আইকাতিল জালিমিন فانتقمنا منهم وإنهما لبإمام مبين نشچه گوهن بانير ادباشيرا پاپی چھلو অতপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি। উভয় বস্তি প্রকাশ্য রাস্তার উপর অবস্থিত। ওয়ালাকাদ কাযযাব আসহাবুল ফিজরিল মুরসালিন ওয়া আতাইনাহুম আয়াতিনা ফাকানু আনহা মুরিদিন নিশ্চয় হিজরের বাসিন্দারা পয়গম্বরগণের প্রতি মিথ্যারোপ করেছে। আমি তাদেরকে নিজের নিদর্শনাবলী দিয়েছি, অতঃপর তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়। তারা পাহাড়ে নিশ্চিন্তে ঘর খোদাই করত, অতঃপর এক প্রত্যুষে তাদের উপর একটা শব্দ এসে আঘাত করল, তখন কোনো উপকারে আসলো না যা তারা উপার্জন করেছিল। ওয়ামা খলাকনা আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হক وَإِنَّ السَّاعَةَ لَآتِيَةٌ فَاصْفَحِ الصَّفْحَ الْجَمِيلَ إِنَّ رَبَّكَ هُوَ الْخَلَّاقُ الْعَلِيمُ আমি নভোমণ্ডল ভূমণ্ডল এবং এত দুভয়ের মধ্যবর্তী যা আছে তা তাৎপর্যহীন সৃষ্টি করিনি। কেয়ামত অবশ্যই আসবে, অতএব পরম ঔদাসীন্যের সাথে ওদের ক্রিয়াকর্ম উপেক্ষা করুন। নিশ্চয় আপনার পালনকর্তাই স্রষ্টা সর্বজ্ঞ। আমি আপনাকে সাতটি বারবার পঠিতব্য আয়াত এবং মহান কোরআন দিয়েছি। لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين আপনি চক্ষু তুলে ওই বস্তুর প্রতি দেখবেন না যা আমি তাদের মধ্যে কয়েক প্রকার লোককে ভোগ করার জন্য দিয়েছি। তাদের জন্য চিন্তিত হবেন না, আর ইমানদারদের জন্য স্বীয় বাহু নত করুন। وَقُلْ إِنِّي أَنَا النَّذِيرُ الْمُبِينُ كَمَا أَنزَلْنَا عَلَى الْمُقْتَسِمِينَ الَّذِينَ جَعَلُوا الْقُرْآنَ عِضِينَ আর বলুন, আমি প্রকাশ্য ভয় প্রদর্শক, যেমন আমি নাজিল করেছি যারা বিভিন্ন মতে বিভক্ত তাদের উপর, যারা কোরআনকে খণ্ড খণ্ড করেছে। فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ অতএব আপনার পালনকর্তার কসম, আমি অবশ্যই ওদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব ওদের কাজকর্ম সম্পর্কে। فاصدع بما تؤمر واعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون অতএব আপনি প্রকাশ্যে শুনিয়ে দিন যা আপনাকে আদেশ করা হয় এবং মুশরিকদের পরোয়া করবেন না। বিদ্রুপকারীদের জন্য আমি আপনার পক্ষ থেকে যথেষ্ট যারা আল্লাহর সাথে অন্য উপাস্য সাব্যস্ত করে, অতএব অতি সত্বর তারা জেনে নেবে। ওয়ালাকাদ নাআলামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন واعبد ربك حتى يأتيك اليقين আমি জানি যে আপনি তাদের কথাবার্তায় হতোদ্যম হয়ে পড়েন, অতএব আপনি পালনকর্তার সৌন্দর্য স্মরণ করুন এবং সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান এবং পালনকর্তার ইবাদত করুন যে পর্যন্ত আপনার কাছে নিশ্চিত কথা না আসে।